سورة النصر. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامي. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে তখন মানুষদের তুমি দেখবে তারা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং তার কাছেই গোনাখাতার জন্য ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই তিনি তওবা কবুল করেন, তিনি পরম ক্ষমাশীল।